ঘরের দ্বার হয় হোক বন্ধ, ভাগ্যের নিষ্ঠুর হাতে তোমাদের ভালোবাসা একটু সূর্য হয়ে জেগে থাক আঁধার রাতে। দুঃখের দিন আজ কান্নার দিন, এই দিন তোমার আমার, এইখানে সব স্নেহ সব মমতা মনে মনে হোক একাকার। দুঃখের দিন আজ কান্নার দিন, দুঃখের দিন আজ কান্নার দিন, হারিয়ে শূন্য করে সবই। এই জীবন এখন হয় যদি হয়ে যা স্মৃতিতে আঁকা ছবি, বেদনাকে জয় করে অশ্রুকে মুছে ফেলে গাইতে কি পারবো আবার। দুঃখের দিন আজ কান্নার দিন, এই দিন তোমার আমার, এইখানে সব স্নেহ সব মমতা মনে মনে হোক একাকার। দুঃখের দিন আজ কান্নার দিন, দুঃখের দিন আজ কান্নার দিন। সব কিছু দেখবো আবার, যত দামে দামি হোক আপন জনের কাছে তুচ্ছ সে হীরকের হার। দুঃখের দিন আজ কান্নার দিন, এই দিন তোমার আমার, এইখানে সব স্নেহ সব মমতা মনে মনে হোক একাকার। দুঃখের দিন আজ কান্নার দিন, দুঃখের দিন আজ কান্নার দিন।